পিলান কান্দিলে, ও পিলান কান্দিলে মা, ক্ষীর দিয়ে না প্রাণ ন কান্দিলে, প্রভু কৃপা হুয়ে না, এ প্রাণ ন কান্দিলে, প্রভু কৃপা হুয়ে না, লুহ যেবে ঝরি নহি থরি নাহি, সেমিতি কাডাকি বারে, সেমিতি কাডাকি বারে, মানে হুয়ে না, পিলান কান্দিলে, ও পিলান কান্দিলে মা, ক্ষীর দিয়ে না প্রাণ ন কান্দিলে, প্রভু কৃপা হুয়ে না, এ প্রাণ ন কান্দিলে, প্রভু কৃপা হুয়ে না, পরা মহামেরু সহজরে হলে না, মনেই পারিলা যিয়ে তাকু সিয়ে ভুলে না, সিয়ে পরা মহামেরু সহজরে হলে না, মনেই পারিলা যিয়ে তাকু সিয়ে ভুলে না, পানি কেবে আপে আপে শোষ পাখে, পেট ভক মুহ লাজ, পেট ভক মুহ লাজ, মানে হুয়ে না, পিলান কান্দিলে, ও পিলান কান্দিলে মা, ক্ষীর দিয়ে না প্রাণ ন কান্দিলে, প্রভু কৃপা হুয়ে না, এ প্রাণ ন কান্দিলে, প্রভু কৃপা হুয়ে না, কলে কৃষ্ণ মিলে কথা অছি জগতে, আন্দোলিত আত্মা সিনা মিশে প্রভু সঙ্গতে, কষ্ট কলে কৃষ্ণ মিলে কথা অছি জগতে, আন্দোলিত আত্মা সিনা মিশে প্রভু সঙ্গতে, প্রভু বিনা শান্তি নাহি, মুক্তি নাহি, প্রভু বিনা জীবনর, প্রভু বিনা জীবনর, মানে হুয়ে না, পিলান কান্দিলে, ও পিলান কান্দিলে মা, ক্ষীর দিয়ে না প্রাণ ন কান্দিলে, প্রভু কৃপা হুয়ে না, এ প্রাণ ন কান্দিলে, প্রভু কৃপা হুয়ে না, লুহ যেবে ঝরি নাহি থরি নাহি, সেমিতি কাডাকিবারে, সেমিতি কাডাকিবারে, মানে হুয়ে না, পিলান কান্দিলে, ও পিলান কান্দিলে মা, ক্ষীর দিয়ে না প্রাণ ন কান্দিলে, প্রভু কৃপা হুয়ে না, এ প্রাণ ন কান্দিলে, প্রভু কৃপা হুয়ে না, এ প্রাণ ন কান্দিলে, প্রভু কৃপা হুয়ে না,